الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع الرجل دينه لعرض الدنيا رواه مسلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীর মানুষকে সৎ মানুষে পরিণত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত নাজিল হয়েছে তার মৌলিক কতগুলো বিষয় রয়েছে, মূলত ছয়টি বিশ্বাসের উপরে। ইমান না থাকলে কোনো মানুষ প্রকৃত অর্থে সৎ হিসাবে টিকে থাকতে পারে না। সে ছয়টি মৌলিক বিশ্বাসকেই আমরা একসঙ্গে ইমানে মুফাসসাল বলে থাকি। আর এর সর্বশেষ যে বিশ্বাস সেটা হল আখেরাতে বিশ্বাস। প্রথম হল আল্লাহকে বিশ্বাস করা, আমন্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা বিশ্বাস স্থাপন করিলাম আল্লাহর উপরে এবং তার ফেরেশতা মণ্ডলীর উপরে এবং তার প্রেরিত কিতাবসমূহের উপরে এবং তার প্রেরিত রসুলগণের উপরে এবং আখেরাতের বিচার দিবসের উপরে। ওয়াকাদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তকদিরের ভালো মন্দের উপরে যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। এই ছয়টি বিশ্বাসের উপরেই ভিত্তি করেই ইমানদারগণের জীবন গড়ে ওঠে এবং তার ভিত্তিতে তারা সৎ হয় এবং সৎ থাকে। অনেকে মানুষ এমনি প্রকৃতিগতভাবে সৎ মানুষ, কিন্তু এই সততা টিকে থাকে ততক্ষণ যতক্ষণ তিনি কোন রকম দুনিয়াবী সমস্যা বা বাধা বিঘ্নের মোকাবেলা না করেন। অনেক সময় বাধা এলে এই সততা টিকে থাকে না, আর টিকে থাকবে তখনই যখন তিনি জানবেন এই বাধার মোকাবেলা করে যদি আমি মৃত্যু বরণ করি তথাপি আমি জান্নাতে অধিকারী হব, পরকালে আমি মুক্তি পাব, তখনই কিন্তু সে জীবনের বিনিময় হলেও হকের উপরে টিকে থাকবে। যদি পরকাল বিশ্বাস না থাকে, আখেরাতের বিশ্বাস না থাকে, তাহলে কোনো মানুষ সত্যের উপরে দৃঢ় থাকতে পারে না। আর দ্বিতীয় হলো যে সততা যে আমি দেখাবো, বিনিময়ে আমি কি পাব? কারণ একটা মানুষ সবসময় বিনিময় পেতে চায়, প্রত্যেকটা মানুষের একটা অন্তর্নিহিত চাহিদা, আমি যা করব তার বিনিময় পাব। আমি ভালো কাজ করলাম, জনগণের খেদমত করলাম, সৎ কাজ করলাম, আর একজন অসৎ কাজ করে বড়লোক হয়ে গেল, কোটিপতি হয়ে গেল, আর আমি থাকলাম মিসকিন হয়ে, লাভটা কি? ওই সততা অতক্ষণ টিকে থাকবে যতক্ষণ তিনি কিছু লাভ পাবেন, আর সে লাভ হল আখেরাতে জান্নাত লাভ। যার মধ্যে এই বিশ্বাস থাকবে তিনি তার সততার উপরে হাসি মুখে টিকে থাকবেন, আর যার মধ্যে এই বিশ্বাস নেই তিনি সৎ থাকলেও তার চেহারাটা মলিন থাকবে যে ওরা এত পেল আমি কিছুই পেলাম না। এই বিশ্বাসটাই হলো একটা মানুষের সৎ বানানোর এবং সৎ হিসাবে টিকে রাখার সবচেয়ে বড় মাধ্যম। আর আল্লাহকে বিশ্বাসের সাথে সাথে সর্বশেষ যে বিশ্বাসটি সেটি হল আখেরাতে বিশ্বাস। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে মরতে হবে, এটা যেমন চিরন্তন সত্য, আর মৃত্যুর পরে আবার যে তাকে পুনর্জীবিত হতে হবে এটাও ঠিক তেমনি চিরন্তন সত্য। তখন যে সে আল্লাহ পাকের নিকটে তার সারা জীবনের কৃতকর্ম হিসাব দিতে হবে এটাও চিরন্তন সত্য। এই বিশ্বাসটাই হল প্রধান জিনিস। এখানে গিয়েই মুসলিম ও অমুসলিমে পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। যারা ইসলাম কবুল করেছেন তারা হাসি মুখে দুঃখ বরণ করে নেন, এই জন্য যে আমাকে আখেরাতে মুক্তি পেতে হবে। আল্লাহর দিনের উপরে টিকে থাকতে গেলে অবশ্যই শয়তানের উপাসীরা তাকে বাধা দিবে, এই বাধা বিঘ্ন তিনি হাসি মুখে বরণ করে নেন। এটা হল জান্নাতের সবচেয়ে বড় পাথেয় যে সে ব্যক্তি আখেরাতে বিশ্বাসের কারণে সে হাসি মুখে সমস্ত বিপদ আপদকে বরণ করে নেয়। যে কোনো ভালো কাজও যদি আমি করি, যদি সেখানে আখেরাতের মুক্তির বা নেকির কোনো উদ্দেশ্য না থাকে, ওই ভালো কাজটুকু আল্লাহর কাছে কবুল হয় না। আমরা তো দেখতেই পাচ্ছি দুনিয়াতে বহু লোক বহু ভালো কাজ করেন কিন্তু স্বার্থ শূন্য নন, দূরতম স্বার্থ থাকলেও দুনিয়ায় থাকে, আর সেই স্বার্থ শূন্য অবদান যেটা নয় সেটা কখনোই মানুষের কাছে কবুল হয় না, আল্লাহর কাছে কবুল হয় না। আর সে কারণে আল্লাহ পাক আমাদের মৌলিক দিক নির্দেশনা দান করেছেন, অবল আখরাত হম ইউকেনুন, যারা আখরাতে ভর একই রাখে, ইউমিনুন বলছেন এখানে, ইউকেনুন কোরআন শুরু করলেই আয়াতটা আপনার পাবেন তিন নম্বর আয়াতে গিয়ে, অল্লাদিন ইউমিনুন বিমা উনজিল ইলাইকা ওয়া মা উনজিল মিন ক্বাবলিক অবল আখরাত হম ইউকেনুন। এই যে ইউকেনুন এর মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে একটা মানুষ যখন একই রাখে, দৃঢ় বিশ্বাস থাকে আখরাত সম্পর্কে, তখন সে মুমিন হয়, তার আগে হতে পারে না। এমনি আখরাতে বিশ্বাস কিন্তু আবু জাহেলও রাখত, আবু লাহাবও রাখত, কিন্তু তাদের বিশ্বাসটা দৃঢ় ছিল না, থাকলে তারা কখনোই শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে পারত না, তাদেরই সন্তান, তাদেরই ঘরের মানুষ, তাকে অস্বীকার করতে পারত না, দৃঢ় বিশ্বাস তাদের থাকত। আমাদেরও বিশ্বাস আছে কিন্তু বিশ্বাসের দৃঢ়তা নাই। এই বিশ্বাসীদের মধ্যে তিনটা গ্রুপ আছে, একদল হল দৃঢ় বিশ্বাসী, একদল হল শিথিল বিশ্বাসী, আর একদল হল কপট বিশ্বাসী, আর একদল হল অবিশ্বাসী। চার প্রকার লোক সমাজে বসবাস করে। একদল লোক কোরআন হাদিসে আল্লাহতে রসুলতে আখেরাতে টোটালি অবিশ্বাস করে, ওই একদল আছে ভালো, দেখলে চেনা যায়, কথাবার্তা চলাফেরা বলা যায়। আর যারা বিশ্বাস করে তাদের মধ্যে তিনটা গ্রুপ আছে, শিথিল বিশ্বাসী, আর আছে কপট বিশ্বাসী, যারা ভিতরে অস্বীকার করে বাইরে স্বীকার দেখায়, বাইরে মুসলমান ভিতরে কাফের, আর হলো দৃঢ় বিশ্বাসী। এখানে দৃঢ় বিশ্বাসী হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, অফিল আখরাতুম ইউকিনুন, যাদের মধ্যে আখরাত ভিত্তিক আমল আছে সেই আমলটাই ইহকালে পরকালে কবুল হয়, সেই আমলে বরকত হয় দুনিয়াতে এবং আখরাতে। মুসলমানদেরকে আখরাত ভিত্তিক জীবন যাপন করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। আজকে মুসলমানদের জীবনে যে অশান্তি হানাহানি কাটাকাটি শুরু হয়েছে তার মৌলিক কারণ কিন্তু এখানে, আমরা আখেরাতে নিজেকে মুক্তির জন্য চেষ্টা করছি না, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। বল তো সেরুনাল হায়াত দুনিয়া অল আখেরাত খায়রুন ওয়া আব্বা, প্রতি জুমার দিন সালাতে আল্লাহ রসুল সুরা আলা পড়তেন আর তার মুসল্লিদেরকে এটা শুনিয়ে দিতেন, দেখো এ দুনিয়া যত অশান্তি তার মূল কারণ হচ্ছে দুনিয়াবি লোভ এবং লালসা। বল তো সেরুনাল হায়াত দুনিয়া, তোমরা দুনিয়াবি জীবনকে অগ্রাধিকার দিয়েছ, অল আখেরাত খায়রুন ওয়া আব্বা, অথচ আখেরাত ছিল তোমার জন্য উত্তম এবং চিরস্থায়ী, তোমরা সেটা ভুলে গেছ। যাতে মানুষ ভুলে না যায় এজন্য প্রতি জুমায় কিন্তু ইমাম সাহেবরা এই সূরাটা পড়ে। এর ব্যাখ্যা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। হে উম্মতে মুহাম্মাদী, হে মুসলমানেরা, সারিউ, প্রতিযোগিতা করে দৌড়ে এসো, হেঁটে এসো না আল্লাহর ক্ষমার দিকে এবং আল্লাহর জান্নাতের দিকে, যার প্রশস্ততা নবমণ্ডল এবং ভূমণ্ডল ব্যাপ্তি, সর্বত্র ব্যাপ্ত হয়ে আছে, আসমান জমিনের সর্বত্র জান্নাতের বিশাল ব্যাপ্তি আছে। কত বড় বোঝানোর জন্য এটা বলা হয়েছে, যা নবমণ্ডল এবং ভূমণ্ডল পরিব্যাপ্ত, যা কি হয়েছে এজন্য, এটা কেন করা হলো, ওয়াইদাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা প্রস্তুত করে রাখা হয়েছে। অতএব হে আমার বান্দারা, তোমরা এই ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতার সাথে দৌড়ে এসো, হেঁটে হেঁটে ধীরে ধীরে এসো না। যেমন এর সঙ্গে এটা বলে দিই, মসজিদে যেমন সালাতে আপনারা আসবেন, পিছনে হাত বেঁধে অমনোযোগী অনীহা ভাব নিয়ে আসবেন না, হাদিসে নিষেধ আছে। অনেকের আমরা দেখি পিছনে হাত বেঁধে এদিকে তাকায়, ডানে তাকায়, এই করে, মানে মসজিদে যাচ্ছি যাওয়ান ভাবখা নেই, আমি যে আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে যাচ্ছি, যদি সেদিকে যাওয়ার আন্তরিক আগ্রহ না থাকে, মহব্বতের সঙ্গে যদি আপনার পদচারণা না হয়, আল্লাহ তো আপনার অন্তর খবর রাখে, আপনি নেকি থেকে মাহরুম হবেন। কারণ হাদিসে এসেছে, যে ব্যক্তি বাড়ি থেকে উজু করে মসজিদের উদ্দেশ্যে বের হয়, মসজিদ পর্যন্ত পৌঁছানোর অবধি তার প্রতিটি পদক্ষেপে একটা করে গোনা ঝরে পড়ে, একটা করে নেকি হয় এবং আল্লাহর কাছে একটা করে মর্যাদার স্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা কখন? যখন আপনি মসজিদে যাচ্ছেন আল্লাহর ঘরে এই নিয়ত থাকবে, এই সংকল্প নিয়ে, সেরেফ ওই নিয়তে আপনি আগ্রহের সঙ্গে এগিয়ে যাবেন, তখনই তো হবে। আর আপনার সংকল্প তো দৃঢ় নয়, ডাইনে তাকান, বামে তাকান, পিছনে হাত বাঁধে, একে দেখলে এমনিতেই মেজাজ খারাপ লাগে আমাদের। এটা আপনাদের শহর দেশে বলে দিচ্ছি। আর এখানে আল্লাহর ভাষার লোক সারে ও, দৌড়ে আসো জান্নাত পাওয়ার জন্য এবং আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। কোরআনের টার্মগুলো, আরবি ভাষার এই বাক ঋতুগুলো আপনার খেয়াল রাখবেন। জান্নাতে যাওয়ার আগ্রহ নিয়ে যদি আপনি কাজ না করেন, আপনার এই কাজে কোনো বরকত হবে না, মানুষকে খুশি করা যাবে না। মানুষকে ময়দান ভরতে আপনি দিবেন, ও আর এক ময়দান চাইবে, মানুষের চাহিদা শেষ নাই, তো এই চাহিদা কখনই পূরণ হবে না। আপনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করুন, ইনশাআল্লাহ তাতে ইহকালে এবং পরকালে বরকত পাবেন। এই প্রসঙ্গে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর হাদিস আমাদেরকে শুনিয়েছেন, বাদরু বিল আমালে ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমে, তোমরা সেই দিন আসার আগে দ্রুত নেক আমল সম্পাদন করো, ঘন ঘটাপূর্ণ রাত্রি অন্ধকারের মতো যেদিন হবে তোমাদের ভেতরে ফেতনা ফাসাদ। ফেতনাকে এখানে রাত্রির ঘন অন্ধকারের সঙ্গে আল্লাহ রসুল তুলনা করেছেন। যেদিন ইসবুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবুহু কাফিরান, যেদিন মানুষ সকালবেলা উঠবে কাফের হয়ে, সন্ধ্যায় ঘুমাবে মুমিন হয়ে, আবার সন্ধ্যায় ঘুমাবে মুমিন হয়ে, সকালে উঠবে কাফের হয়ে, ব্যাখ্যা কি? ইউবিউর রাজুল দীনহু লিআরাজিদ দুনিয়া, যখন মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেবে, কঠিন কথা, দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করাকে আল্লাহ রসুল এখানে কুফুরের সঙ্গে তুলনা করেছেন। চারটিখানি কথা নাকি? সারা জীবনের সালাত, সিয়াম, হজ, ইবাদত সব ব্যর্থ হয়ে যাবে যদি দুনিয়াবি স্বার্থে আপনি কোনো কাজ করেন, কিছুটাই কাজে লাগবে না। স্রেফ পরকালীন মুক্তির স্বার্থে অল্প করেন, সেটাই আল্লাহর কাছে কবুল হবে, আর দুনিয়াবি স্বার্থে লাখ লাখ টাকা ব্যয় করেন, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না যদি সেখানে নিয়ত খারাপ থাকে। এ বিষয়ে আল্লাহ পাক মুহাজির ও আনসারদের প্রশংসা করেছেন। মুহাজিররা তো মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গেছিলেন, তাদের ধন সম্পদ আল আওলাদ সব কিছু ফেলে জীবনটা নিয়ে পালিয়ে গেছিলেন। এমনকি হযরত উমরের মতন বিখ্যাত মানুষ বীর কেশরী উমর, তিনিও পর্যন্ত সব কিছু ফেলে মদিনায় চলে গেছিলেন। তাদের প্রশংসা করার পরে এবার আল্লাহ পাক আনসারদের প্রশংসা করেছেন, যেটা আমাদের জন্য খুব শিক্ষণীয়। والذين تبوؤوا الدار والايمان من قبلهم يحبون من هاجر اليهم ولا يجدون في صدورهم حاجه من مما اوتوا ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه কি মারাত্মক কথা। যারা আগে থেকে মদিনার বসবাস করতেন এবং যারা মুহাজিরদেরকে ভালোবাসতেন এবং যাদের অন্তরে মুহাজিরদের সম্মানের প্রতি সামান্যতম দ্বিধা সংকোচ ছিল না এবং তারা নিজেদের মধ্যে অভাব থাকা সত্ত্বেও মুহাজিরদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিলেন, মনে রেখো যারা তাদের হৃদয়ের সংকীর্ণতাকে দূর করতে পারে সেখান থেকে বেঁচে থাকতে পারে তারাই হল সফল কাম। আরো প্রশংসা আল্লাহ পাক করছেন অন্য আয়াতে, এটা হচ্ছে সুরে হাশরের 8 আয়াত, আর এবারে সুরে তওবার 109 আয়াত আল্লাহ বলছেন লা তাকুম ফিহি আবাদা। আপনার ইতিহাস জানেন, মসজিদের জেরারের ইতিহাস ইসলামের প্রথম থেকেই ষড়যন্ত্র হয়েছে। একজন বিখ্যাত ধর্মনেতা মদিনার আবু আমের আর রাহেব, রাহেব মানে তো বুঝতেই পারছেন দরবেশ, আসলে রাহেব না, ওটা হল ফাসেক। আল্লাহ পাক তার ঔরসে এমন এক সন্তান দিয়েছিলেন যে সন্তান ইসলামের ইতিহাসে একজন গৌরবান্বিত সন্তান, ওদের যুদ্ধে যাকে স্বয়ং ফেরেশতারা গোসল দিয়েছিল। আর তার বাপ হল এক নম্বরে বদ, ওহদের যুদ্ধে সে আল্লাহ রসুলকে ধ্বংস করার জন্য গর্ত খুঁড়েছিল, সেই গর্তে পড়ে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল। আর তার ছেলে আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য শহীদ হয়ে গেল, আল্লাহ পাক এত খুশি হলেন সাহাবা ফেরেশতাদের পাঠিয়ে দিয়ে তাকে গোসল করিয়েছেন উঁচু করা অবস্থায়, মিটে নিচে কেউ ধরা কেউ নাই, সব সাহাবীর অবস্থা একই অবস্থা। আল্লাহ রসুল বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের ভাই হানজালাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারাই গোসল দিচ্ছেন। সেই হানজালার বাপ আবু আমের রাহেব মোনাফেক শয়তান, তারই কারণে আল্লাহ রসুলের কষ্টগুলো হয়েছিল সেদিন যখন ওহদের যুদ্ধে সে পালিয়ে গেল। সে রোমক সম্রাটের সঙ্গে গোপন চুক্তি করে মদিনায় রোমক বাহিনীকে এনে আল্লাহ রসুল সহ পুরা মদিনাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য সে ষড়যন্ত্র করেছিল। সে ষড়যন্ত্রের একটা অংশ হল এই যে মসজিদে কোবার পাশে আরেকটা মসজিদ বানাও, তার অনুসারে যারা মোনাফেক ছিল মদিনায় তাদের বলল তোমরা একটা মসজিদ বানাও, বানিয়ে আল্লাহ রসুলকে দিয়ে উদ্বোধন করাও, আর সালাতের ওসিলা তোমরা সেখানে গিয়ে এই অস্ত্র শস্ত্রের প্রশিক্ষণ দিবা, তারপরে আমি যখন এসে হামলা করব রোমক বাহিনীকে এনে তোমরা ভিতর থেকে অন্তর্ঘাতমূলক হামলা করে আল্লাহর নবীকে এবং আবু বকর ওমর এসব শ্রেষ্ঠ সাহাবিগুলোকে সব ক্রাশ করে দেব। দেখছেন কত শয়তানি, মানে ভিতরের লোক যদি না মারে বাইরের লোক এসে কিছু করতে পারে না। তো এই ষড়যন্ত্র পাকিয়েছিল এই আবু আমের আর রাহেব, তারা এসে বলছেন হে আল্লাহ রসুল আমরা অত দূর থেকে কোবা থেকে মদিনা এসে আপনার সঙ্গে সালাতে ডেইলি পাঁচত্ব সালাতে যোগদান করা খুব কষ্ট হয়, বিশেষ করে শীতের দিনে খুব কষ্ট হয় আর বুড়ো মানুষগুলো আসতে পারে না, তো আমরা একটা মসজিদ করেছি আপনি একদিন সালাত আদায় করে শুরুটা করে দেন। তা আল্লাহ নবী সরল সিধা মানুষ, বা ঠিক আছে আমি তখন তবুকের যুদ্ধে যাচ্ছি, ফিরে এসে তো তোমাদের ওখানে যাব। তবুকের যুদ্ধে উনি গেলেন, ফিরে আসছেন এক মাস পরে, ওই মদিনায় দেখা যাচ্ছে ঠিক এরকম সময় আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াতটা লা তাকুম ফিহি আবাদা, হে মোহাম্মদ খবরদার ওই মসজিদে তুমি সালাতের জন্য দাঁড়াবে না। লা মসজিদুন উসসিস আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করেছে সেইখানে আহাক্কান তাকুমা ফিহে, সেইখানে সালাত আদায়ের জন্য দাঁড়ানোর জন্য তুমি বেশি হকদার। ফিহি রেজালুন ইউহিব্বুনা, সেখানে একদল মানুষ আছে, ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, যারা পবিত্রতা পছন্দ করে। আল্লাহ ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন। লা তাকুম ফিহি আবাদা, কখনোই তুমি দাঁড়াবে না ওই মসজিদে। এই আয়াত পাওয়ার পরে তো আল্লাহ নবী স্তম্ভিত হয়ে গেলেন, ব্যাপারটা নেই, আমি ওয়াদা দিয়েছিলাম ওখানে যাব, আর এই আয়াত নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল হুকুম দিলেন দুইজন সাহাবীকে, এই তোমরা যাও তো, আমি মদিনা পৌঁছবার আগেই যেন ওই মসজিদটা একদম জ্বালিয়ে পুড়ে নিঃশেষ করে নিশ্চিহ্ন করে দিয়ে আসো। বাস দুজন বসি লোক লাগেনি, সোজা চলে গিয়ে ওই মসজিদ যেখানে ছিল সেখানে গিয়ে নিজেরা ওই শুধু ভেঙেই দেন, আগুন দিয়ে পুড়িয়ে একদম নিশ্চিহ্ন করে দিতে, আজ পর্যন্ত ওই মাটিতে একটা ঘাস হয় নাই, এত গজব সেখানে পড়েছে। কোনো মানুষ মদিনা মক্কার কোনো লোক এখানে যায় না, এটা আল্লাহ রসুলের গজবের জায়গা। এটা তো মসজিদ খালি বানাবেন না আপনারা, দয়া করে মসজিদে শর্তগুলো মনে রাখবেন। ইমানদারদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার উদ্দেশ্যে যদি কেউ মসজিদ তৈরি করেন, মজহাবি কন্দল করে যদি নিজেরা মসজিদ তৈরি করেন, অথবা মসজিদে বসে যদি ওই অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার যদি মসজিদ বানান, ওই মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, সালাত আদায় করে দূরে জাহান্নামে যাবে। আজকাল বিভিন্ন দেশে এরকম হচ্ছে, আমরা পত্রিকা পড়তে পাচ্ছি, মসজিদের মধ্যেই গুলিগুল্লা হচ্ছে, মসজিদে মুসলিদের মেরে ফেলে দিচ্ছে, কত কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশেও তো বেশ কিছুদিন শুরু হয়ে গেছিল, সব ট্রেনিং ফ্রেনিং মসজিদের মধ্যে হচ্ছিল, খবরদার, এগুলো সম্পূর্ণ মসজিদের জেরার, যারা এগুলো করে তারা মসজিদের পবিত্রতা নষ্ট করে। এরা কোশ্চিন করে মসজিদের ভক্ত নয়, এরা বাইরে আসার সাহস নাই বলে মসজিদকে কেন্দ্র হিসেবে গ্রহণ করে নিয়েছে। এটা কিন্তু সে আবু আমরের রাহেবের পরিকল্পনা, সেই 1400 বছর আগের পরিকল্পনা, মোনাফেকদের পরিকল্পনা, এখন ঠিক একই পরিকল্পনা চলছে। আহলে হাদিস যুব সংঘকে ফাঁসানোর জন্য এই পরিকল্পনা করেছিল বিগত দিনের কিছু দুষ্ট লোকেরা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, যারা পরিকল্পনা করেছিল তারাই নিজেরা নিজেদের জালে আটকে গেছে। আল্লাহ পাক এমনি করে চিরদিন ইমানদারদেরকে হেফাজত করে থাকেন বলুন আমিন। আগামী দিনও ইনশাল্লাহ করবেন, যদি আপনাদের অন্তর ভালো থাকে, সেরেফ আখরাতের উদ্দেশ্যে যদি কাজ থাকে এবং রসুলের দেখানো রাস্তা যদি আপনি চলেন, দুনিয়ার কোন শক্তি নেই আপনাদের ক্ষতি করার। কিন্তু যদি মোনাফিকি করেন, কপট বিশ্বাসী হন, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য যদি মসজিদ বানান, আর সেখানে বৈশাখালে ওই সমস্ত বদমাশি করেন, আপনার একটু দাঁড়িয়ে আপনাকে জান্নাতে নেবে না, খবরদার। ইতিহাসটা বললাম ওই কারণে, আল্লাহ পাক এখানে প্রশংসা করছেন, দুটাই মুসলমান, ওই মসজিদের মুসলিমরা মুসলমান, এই মসজিদের মুসলিমরা মুসলমান। মসজিদ যারা হাজি সাহেব আছেন তারা মসজিদ কোবাতে নিশ্চয় গিয়েছেন, ওই কোবা মসজিদ থেকে একবার পাশাপাশি, দুটাই মুসলমান ছিল, সবাই সালাত আদায় করত। কিন্তু আল্লাহর দৃষ্টিতে যারা কপট উদ্দেশ্যে মসজিদ তৈরি করেছিল তাদেরকে আল্লাহ পাক কবুল করেন নাই, প্রশংসা করলেন যে তাদেরকে যারা নেকির উদ্দেশ্যে তাকওয়া নিয়ে আল্লাহ ভীরুতা নিয়ে মসজিদ প্রতিষ্ঠা করেছিল, আল্লাহ রসুলকে আল্লাহ পাক সেখানে সালাত আদায় করার জন্য নির্দেশ দিলেন, আর সেই মসজিদটা হচ্ছে মসজিদে কোবা। আর এই নির্দেশ পাওয়ার পর আল্লাহ রসুল মদিনা থেকে কোবায় হেঁটে যেতেন, কখনো উটের পিঠে চড়ে যেতেন, ওখানে যে তিনি সালাত আদায় করতেন। আর তিনি বলেছেন যদি কেউ মদিনা থেকে কোবায় গিয়ে মসজিদে সালাত আদায় করে নফল সালাত, সে একটা উমরার সময় নেকি পায়। কারণ ঠিকই এই মসজিদ সম্পর্কে আল্লাহ পাক এত কঠিন ভাবে আয়াত নাযিল করেছেন, কারণ এই মসজিদটা উসসিসা আলা তাকওয়া, কোবা মসজিদ তাকওয়ার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠা লাভ করেছিল, ইসলামের প্রথম মসজিদ এটা। এর পরে কিন্তু মসজিদ নববী, যেটা আমরা সাধারণ যেখানে আল্লাহ রাসূলের কবর যেখানে আছে না, এই মসজিদ কিন্তু 2 নম্বরের মসজিদ, এটা 1 নম্বরে না, কিন্তু প্রথম হয়েছে কোবা মসজিদ। এই আনসারদের প্রশংসা করে আল্লাহ বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, সেখানে একদল মানুষ আছে যারা পছন্দ করে যে তারা পবিত্র থাকুক। আল্লাহ ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ পাক পবিত্র ব্যক্তিদের পছন্দ করেন। আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন মুত্তাহহিরুন ফিল কলবে ওয়াল আমালে, হৃদয়ের দিক দিয়ে তারা পবিত্র, আমলের দিক দিয়েও পবিত্র, অর্থাৎ ভিতরে বাইরে তারা পবিত্র। দুর্ভাগ্য আমাদের, আমরা ব্যাখ্যা করেছি কি জানেন, যে তারা পেশাব করার সময় কুলুপ নিত, তারপরে পানি নিত, ডবল ডবল পবিত্রতা অর্জন করত বলেই সেখানে প্রশংসা করা হয়েছে। কি কথার কি জবাব একবার দেখেন, যার জন্য আমাদের পেশাবখানাগুলো কুলুকে ভরে গেল। কি আছে আপনাদের দেশে? কুলুকে ভরে গেল, বাপরে বাপ। এখন তো জায়গায় কি বলে ওটার নাম, টিস্যু পেপার হয়ে একটু বাঁচা গেছে। এই দর্জিদের যত কাপড় কাটপিস ও তো থাকে না, সব চলে আসে কুলুকে। কোন আয়াতের কোন ব্যাখ্যা? এর সঠিক ব্যাখ্যা এই যে মদিনার ভাইয়েরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন, এজন্য এখানে প্রশংসা করা হয়েছে। আপনারা তো জানেন মক্কা মদিনার পানি খুব ক্রাইসিস, এজন্য সাধারণত সব মাটির ঢেলা দিয়ে পবিত্রতা অর্জন করতেন। কিন্তু মদিনার ভাইরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন, যেটা আমরা করে থাকি বাংলাদেশে, আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, এটাকে প্রশংসা করা হয়েছে। কিন্তু এটাকে নিয়ে গেছে অন্য জায়গায় যে কুলুকও নাও পানিও নাও, আবার 40 কদম হাঁটো আবার। এই যে কোন বিপদে পড়ে গেছে আমরা ভাই, এ তো সমস্যা। আনসারদের এই প্রশংসা করলেন আল্লাহ পাক, কারণ যে আনসাররা যে ত্যাগ স্বীকার করেছিল সে ত্যাগের কোন নমুনা নাই। মদিনার বিতাড়িত মহাজের ভাইরা যখন মক্কার বিতাড়িত এই মহাজির ভাইরা যখন মদিনায় গিয়ে আশ্রয় নিলেন, তখন তাদের কিছুই ছিল না। মদিনার নও মুসলিম ভাইরা তাদের নিজস্ব জমি জমার অর্ধেক এই মক্কার ভাইদেরকে দান করে দিলেন, তাদের ব্যবসায় অংশীদার করলেন, তাদের স্ত্রীদের একজনকে তালাক দিয়ে এই ভাইদেরকে দিয়ে দিলেন। যে ত্যাগ তারা স্বীকার করেছেন পৃথিবীর ইতিহাসে এরকম ত্যাগ নাই। অথচ তারা ছিল গরিব মানুষ, নিজেরা ছিলেন অভাবগ্রস্ত। ওই কথাটাই আল্লাহ এখানে বলেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের স্বার্থের উপরে এই মহাজির ভাইদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিলেন, যদিও তাদের নিজেদের মধ্যে ছিল দারুণ অভাব, দারুণ কষ্ট, অন্য কষ্ট। নিজেরা কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়াটাই তো বড় জিনিস। কেন করেছেন? সিরফ পরকালে মুক্তির স্বার্থে, দুনিয়া কিছু পাওয়ার উদ্দেশ্যে নয়। আপনারা জানেন আনসাররা কেউ খলিফা হয় নাই, খলিফা হয়েছিল তো মুহাজিররা, তাই না? আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই কি মুহাজির নন? অথচ এই মুহাজিরদেরকে যারা আশ্রয় দিলেন তারা কিন্তু রাজনৈতিক কোন পদ লাভের জন্য একবার চিন্তা ভাবনা করেননি, তারা সিরফ এবং সিরফ পরকালীন মুক্তির স্বার্থে আল্লাহ নবীর মহব্বতে এগুলি সব করে গিয়েছেন। একদিন একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে হাজির, এসে বলছে, হে আল্লাহ রসুল, আমি ক্ষুধার্ত, আমাকে খাওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ রসুলের নীতি ছিল এই যে তিনি আগে নিজের বাড়ির খবর নিতেন, নিজেই খাওয়াতে পারলে অন্যকে বলতেন না। স্ত্রীদের কাছে খবর দিলেন, দেখো তো কারো বাড়িতে কিছু খানা আছে কি। প্রায় সব জায়গাতে একই রেজাল্ট আসলো যে একটু পানি ছাড়া কিছুই নাই। এরপরে তিনি বললেন, যারা মুসল্লি ছিল সামনে বসা, হে মুসল্লিরা, তোমাদের মধ্যে কি কেউ আছো যে নবীর মেহমানকে একটু মেহমানদারি করতে পারো? কত তারা গরিব ছিলেন একবার চিন্তা করেন। তখন একজন আনসারি বলে উঠল, হে আল্লাহ রসুল, আপনার মেহমানকে আমি দায়িত্ব নিচ্ছি মেহমানদারি করার জন্য। উনি কিন্তু বাড়ির খবর রাখেন না, নিয়ে চলে গেল বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, আমি তো নবীর মেহমানকে নিয়ে এসছি, তুমি খাওয়ার ব্যবস্থা করো। স্ত্রী বলছে, ছোট ছোট কচি বাচ্চাগুলো, শুধু ওদের জন্যই খানার ব্যবস্থা আছে, তোমার এবং আমার খানার ব্যবস্থা নাই, তখন কি করব? স্বামী বলছে, নবীর মেহমানকে আমি ফেরত দিতে পারবো না। স্ত্রী বলছে, বলো তুমি যা হুকুম করো তাই করো, বাচ্চাদেরকে মাহরুম করব? স্বামী বলছেন, হ্যাঁ তাই করো, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর যখন মেহমান আসবে তখন বাতি নিভিয়ে দিও। উনি যেন বুঝতে পারে আমি তার সঙ্গে খাচ্ছি অন্ধকারের মধ্যে, আসলে আমার তো খাবার নাই, হয়তো আছে একটা বা দুটা রুটি। চিন্তা করেন, নিজে অন্ধকারের মধ্যে রেখে না খেয়ে মেহমানকে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে আমি আপনার সঙ্গে খাচ্ছি। এবার মেহমান খেয়ে চলে গেলেন। পরদিন সকালে রসুল বলছেন, হে তোমার সঙ্গে রাত্রি কি হয়েছিল, আমার মেহমানের সঙ্গে কি অবস্থা করেছিল বলো। হে আল্লাহ রসুল, এই এই করেছিলাম। খাবার ছিল না, তো সন্তানকে দেই নাই, আমরাও খাই নাই, মেহমানকে খাইয়েছি। তখন এই আয়াত নাজিল হচ্ছে, ইউসরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা খেতে পায় না অথচ মেহমানকে খাওয়ায়। কি তে কি তিতিক্ষা তাদের মধ্যে ছিল! আনসারদের সম্মানকে আল্লাহাক এমনি দিয়েছেন মনে করেন নাকি? কিসের জন্য? দুনিয়া পাওয়ার জন্য তো করেনি। যদি আখেরাতে বিশ্বাস না থাকতো, যদি সে না জানতো আজকে আমি না খেয়ে থাকবো কিন্তু এর বিনিময়ে আমি কেয়ামতের দিন আল্লাহর কাছে জান্নাত পাবো, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাকতুম ফিল আইয়ামিল খালিয়া, যেদিন আল্লাহ আমাকে বলবেন খাও পান করো, দুনিয়াতে যে কষ্ট পেয়েছিলে আজকে তার বিনিময়ে খুশি মনে গ্রহণ কর, যত খুশি তত খাও। আমি এই আয়াত বিশ্বাস করি, আল্লাহ কখনোই তার বান্দাকে অভুক্ত রাখবেন না। তাই দুনিয়ায় আমি আল্লাহর জন্যই অভুক্ত ছিলাম, আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে পূর্ণভাবে খাওয়াবে, এই বিশ্বাস আছে বলেই তো আমি দুনিয়া অভুক্ত আছি, তাই না? যারা বস্তুবাদী তারা কি কোশ্চেন কল এটা করবে? আগে নিজে, আপনি বাঁচলে পর বাপের নাম। ইসলাম মানুষকে শিখিয়েছে পরের জন্য কিভাবে নিজেকে উৎসর্গ করে দিতে হয়, এই দৃষ্টান্ত কেবল ইসলামেই পাবেন, কারণ ইসলামে পরকাল বিশ্বাস প্রধান জিনিস। আখেরাতের উদ্দেশ্যে কোনো কাজ না হলে কোনো ভালো কাজই কবুল হবে না। সাহাল বিন সাহাদ বলছেন, জনৈক মহিলা নিজ হাতে একটা চাদর বুনে এসেছে একদিন, আল্লাহ রসুলের গায়ে ভালো কাপড় চাপড় নাই, প্রত্যেক কর্মীর তো মনটা খারাপ লাগে, তাই না? বলছি হে আল্লাহ রসুল, আমি আপনাদের একটা হাদিয়া নিয়ে এসেছি, আমি এটা বাজার থেকে কিনি নাই, নিজে বহুদিন ধরে চেষ্টা করে করে এটা বানিয়ে এনেছি, এটা আপনি নেন। তা আল্লাহ রসুল হাদিয়া ফিরাতেন না, কারো মনটা খারাপ হবে। তাহা দু তাহা বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, পরস্পর মহব্বত বৃদ্ধি করো, আল্লাহ নবীর নির্দেশ আছে। তিনি ওই চাদরটা পরে এসছেন মজলিসে, মজলিসে বসার পরে কিছুক্ষণ পরে একটা সাহাবির হঠাৎ লোভ হয়েছে, হে আল্লাহ রসুল, আপনি তো হাদিয়া দিতে বলছেন, তা আপনি যে সুন্দর পোশাকটা পরে এসছেন ওইটা আমাকে হাদিয়া দেন। কত বদ দেখছেন! তা আল্লাহ নবী ভিতরে গিয়ে ওই চাদরে খুলিয়ে অন্য চাঁদ পরে এসে বোধহয় দিয়ে দেবে, যা নিয়ে যাও। অন্য সাহাবিরা ওকে ধরে চাই, বেটা তুই জানিস আল্লাহ নবীর এমনি কাপড় চাপড় নাই, এটা হাদিয়া পেলে পড়ে তুই নিয়ে নিলি, তুই এত জানা, আমি তো এত নিষ্ঠুর। তো ও জবাব দিচ্ছে কি জানে, আমি কি পড়ার জন্য নিয়েছি, আমি আমার কাফনের কাপড় হিসেবে এটা ব্যবহার করবো যেন আমি জাহান্নামে না যাই। ও চিন্তা অন্যদিকে, আমি আল্লাহ নবীর পোশাক নিয়েছি, আমার ভয় যদি আমি জাহান্নামে চলে যাই, আল্লাহ যেন আমাকে জান্নাতে দেন, আমি সেই মহব্বতে সেই ভয় নিছি, আমি উচ্ছেদ করে যাবো এইটা পরে যেন আমার কাফন পরে দেয়। ও চিন্তা অন্যরকম, নিঃসন্দেহে নবীর প্রতি তার মহব্বত এর ভালোবাসা একটা বড় একটা নিদর্শন। এটা দিয়েই প্রমাণ হয় যে আল্লাহ নবী নিজে অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও তিনি দান করতেন, দান করাটা ভালোবাসতেন, কারণ এর বিনিময় তো আল্লাহর কাছে আছেই তার জন্য। সেদিন তো তার জন্য অপেক্ষা করছে সে সুন্দর পোশাক, যা রেশম দিয়ে তৈরি, পুরু রেশম, পাতলা রেশম, যে সুরে রহমান পড়লে তো ডানি বা তাকানো যায় না। রহমানে জান্নাতবাসীদের যে সমস্ত পোশাকের এবং খানাপিনার কথা বলা হয়েছে সে তো চিন্তাই করা যায় না। তো সেইটার আকাঙ্ক্ষী যারা, তারা দুনিয়ায় সমস্ত ভালো পোশাক তো চিন্তাই করে না। তাইসা আব্দুল দিনার বা দিরহাম, তাইসা আব্দুল খামিসা, ধ্বংস হও টাকা পয়সার গোলামেরা, ধ্বংস হও স্বর্ণমুদ্রা গোলামেরা, ধ্বংস হও উত্তম পোশাকের গোলামেরা, যাদেরকে দিলে খুশি হও, না দিলে না খোশ হও। এটা তো আল্লাহ নবীর জবানের ভাষাগুলো, যারা এগুলো নিয়ে থাকে তারা তো পাগল। বাবা মাটি বাড়ি হলেই যথেষ্ট, তা না আবার পাকা বাড়ি, সেখান থেকে আবার টাইলসের বাড়ি, সেখান থেকে কত কি, এখন ধসি মরো তাও ভালো। আমি তো বলি যদি আমাদের উত্তরবঙ্গের এই বরেন্দ্র এলাকা মাটি দিয়ে যদি এই রানা প্লাজা বানানো হইতো তো জীবনে ধসত না। তোমরা ইট প্যাক্টের রড সিমেন্ট দিয়ে বানিয়ে ধ্বংস হয়ে গেল, এতগুলো মানুষ শেষ হয়ে গেল। আল্লাহ পাক আরো উদাহরণ দিয়েছেন আনসারদের, বিখ্যাত সাহাবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ইয়ারমুকের যুদ্ধে 15 হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খলিফাতুল মুসলিমিন, তার চাচাত ভাই মৃত্যু পথযাত্রী, জখম হয়ে রক্তাক্ত হয়ে রক্তস্রোত বয়ে এখন তিনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন। হুযায়ফা খুঁজতে খুঁজতে তার ভাইকে পেল ওখানে, বলছে একটু পানি দিতে পারো আমাকে? হুজাইফা দৌড়ে তাকে পানি নিয়ে গেছে, পাশ থেকে ঠিক একই আওয়াজ আসছে, আমাকে একটু পানি পান করাও। হুজাইফা চাচাতো ভাই হাতে নিজে পেয়ালা নিয়েছেন, ওই আওয়াজ শুনতে পেয়ে বলছে হুজাইফা আমার দরকার নাই, ওই ভাইটাকে দাও। ওখানে চলে গিয়েছে, পাশ থেকে আওয়াজ আসছে আমাকে একটু পানি দিতে পারো তোমরা? ওই সাহাবিও বলছে দরকার নেই পানি ওকে দাও। হুজাইফা পানি গিয়ে চলে গেল তৃতীয় ব্যক্তির কাছে, যে দেখলো যে মারা গেছে, ফিরে এলো দ্বিতীয় ব্যক্তির কাছে মারা গেছে, ফিরে এলো নিজের চাচাতো ভাইয়ের কাছে, তিনিও মারা গেছেন। পানি ভরা জগ নিয়ে হুজাইফা চুপচাপ দাঁড়িয়ে থাকলো, পৃথিবীতে হাসে দৃশ্য কখনো দেখেনি। যে মৃত্যুর সময় পর্যন্ত মানবতা, মুসলমান নিজের স্বার্থ চাইতে অন্যের স্বার্থকে অগ্রাধিকার দেয়, পৃথিবীতে কেউ এইরকম দৃষ্টান্ত আপনি পাবেন না। কারণ ও জানে আজকে যদি আমি আমার ভাইকে উপকার করে যেতে পারি তাহলে কিয়ামতের মাঠে এর পূর্ণ নেকি আমি পেয়ে যাব। কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি ইউলি নাফসিহি মা বা ইউহিব্বু লি আখিহি। ওই ব্যক্তির পূর্ণ মোমেন তো কখনই হতে পারবে না যে ব্যক্তি নিজের ভাইয়ের জন্য যেটা ভালোবাসে সেটা নিজের জন্য ভালো না বাসে। আমি নিজের জন্য ভালোবাসবো আর ভাইয়ের জন্য ভালোবাসবো না, তা তো হবে না। নিজের জন্য যেটা সবচেয়ে বেশি ভালোবাসি ওটাই যদি ভাইকে দিতে পারি তাহলে আমি পূর্ণ ইমানদার হলাম। সেই দৃষ্টান্ত তিনি দেখে গেলেন মৃত্যুর সময়। মৃত্যুর সময় পানি হাতের কাছে পেয়েও তিনি পান করলেন না, যে না ওই ভাইকে দাও আমার চেয়ে তার হয়তোবা বেশি কষ্ট হচ্ছে। এই যে দৃষ্টান্তগুলো শুধুমাত্র ইসলামে আপনি পাবেন। আর আমরা চাইব আমাদের প্রতিটি নেক আমল যেন পরকালের জন্য হয়, আখেরাতের জন্য হয় এবং জান্নাত লাভের জন্য হয়। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সঙ্গে হাঁটছেন, দেখেন একজন নবী আর একজন হচ্ছেন সাহাবি, কি মহব্বত তাদের মধ্যে ছিল একবার দেখেন। এই আবু হুরায়রা এদিকে আসো, কাছে আসছেন। আবু হুরায়রার হাতের মধ্যে নিজের হাত ভরে দিয়ে দুজন হাতে হাত দিয়ে হাঁটতেছেন। কল্পনা করা যায় বিশ্বের সেরা মানুষ তার হাতে হাত দিয়ে, ন মুসলিম আবু হুরায়রা তো সপ্তম হিজরিতে মুসলমান হয়েছেন, তিনি তার হাতের মধ্যে হাত দিয়ে হাঁটছেন আর বলছেন এ আবু হুরায়রা আমার কাছ থেকে কিছু কথা তুমি গ্রহণ করে নাও এবং নিজের শেখো অন্যকে শিখিয়ে দিও, পাঁচটা কথা শিখে রাখো। সেই কথাটা আপনাদের শোনা দরকার। খুজ আন্নি খামসান, আবু হুরায়রা আমার কাছ থেকে পাঁচটি বস্তু শিখে নাও। ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, যাবতীয় হারাম থেকে তুমি নিজেকে বিরত রাখো তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে পারবে। আবেদ মানে ইবাদত গুজার, দরবেশ। আমরা সবসময় মনে করি যারা খানকায় বসে সবসময় তসবিহ তেলাওয়াতে থাকেন তারাই বোধ হয় সবচেয়ে বড় আবেদ, তাই না? আমাদের ধারণা কিন্তু তাই। আল্লাহ রাসূল কি বলছেন? ইত্তাকি মাহারিম আল্লাহ, আল্লাহ কৃত যাবত হারাম থেকে নিজেকে বিরত রাখো। তাকুন আবুদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ হতে পারবে। দুই, ওয়ারদে বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যে রুজির বাজেট করেছেন সেটার উপরে তুমি খুশি থাকো, তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে বড় লোক হতে পারবা, সবচেয়ে ধনী, সবচেয়ে প্রশান্ত হৃদয়ের মালিক তুমি হবে। কারণ আলগেনা গেনার নফস, হৃদয়ের সচ্ছলতা হলে বড় সচ্ছলতা। কোটি টাকার উপর শুয়ে আছি কিন্তু বখিল, ওই টাকা দিয়ে কারো উপকার হয় না, কার আপনি হলেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বখিল লোকেরা নিজেরও উপকার করে না পরেরও উপকার করে না, ওখানে টাকা পাহারা দেয়, তাই না? বখিল লোক তার টাকা দিয়ে তার নিজেরও কোনো উপকার করে না অন্যেরও কোনো উপকার করে না, খালি ব্যাংকে কত টাকা আছে খালি গোনে। খালি ব্যাংকের টাকা জমা করে আর খালি গোনে যে কত টাকা আমার হইল। হ্যাঁ, জাকাত আসার সময় তাড়াতাড়ি বোনে হেমা করে দেয় যেন জাকাতটা না দিতে হয়। এই সমস্ত বখিলদের সঞ্চিত ধন কেয়ামতের মাঠে অজগর সাপের মতো তাকে দুই চোয়াল ধরে কামড়াবে আর বলবে হা আনা কাঞ্জকা আনা মালোকা, আমি তোমার সেই সঞ্চিত ধন, আমি তোমার সেই ব্যাংক ব্যালেন্স, আমি তোমার সেই টাকা, কামড় দিয়ে দিয়ে শেষ করবো ওকে। এগুলো কোরআনের কথা আছে, পাবেন সূরা তওবা 33 নম্বর আয়াতে, খুঁজে পড়ে দেখেন। দুই নম্বর হচ্ছে কি, তিন নম্বর হচ্ছে আহসান ইলা জারিকা তাকুন উমানান, তুমি তোমার প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করো তাহলে তুমি নিরাপত্তা লাভ করবে। প্রতিবেশীর সঙ্গে যার সৎ ব্যবহার নাই সে কখনোই তার বাড়িতে শান্তির সঙ্গে ঘুমাতে পারবে না। দেখেন কত দুর্দর্শিতাপূর্ণ কথা, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক হিন্দু হোক কোন কথা প্রতিবেশী হলে হলো, ভাষা কিন্তু প্রতিবেশী, যে পর্যায়ে হোক না কেন প্রতিবেশী আপনাকে অবশ্যই তার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। যদি করতে পারেন তার সঙ্গে যদি সুন্দর ব্যবহার আলোচনায় থাকে দেখবেন আপনি হলেন সবচেয়ে নিরাপদ ব্যক্তি। পুলিশ এসে আপনাকে ধরবে, প্রতিবেশী যদি আপনাকে সাক্ষী না দেয় জীবনে পুলিশ ধরতে পারবো না, সব দিক দিয়ে আপনি নিরাপত্তা লাভ করবেন, শান্তির সঙ্গে ঘুমাতে পারবেন। মানুষের মানুষের মহব্বত ভালোবাসা যদি না থাকে মানুষ কখনো সমাজে চলতে পারে না। অথচ মানুষ এত কৃপণ হয়ে গেছে, একটা গরিব মানুষ যদি একটা বাঁশও আপনার বাড়িতে চায় আপনার কিন্তু বিরাট বাঁশ বাগান আছে, কিন্তু আপনি একটা বাঁশ তাকে দেন না, ওই বাঁশটা পেলে হয়তো বা সে তার ঘরটা খাড়া করতে পারত, ওই বাঁশ কিনতে গেলে অন্তত 200 টাকা খরচ হবে, ওই ওই অসহায় মানুষটা হয়তো টাকা পাচ্ছে না। আপনার আল্লাহ পাক অনেক দিয়েছেন, একটা বাঁশ দিতে পারেন বা একটা কলা দিতে পারেন, কলা কান দিতে কলা হয় গাছ পিঁপে গাছে পিঁপে হয়, একটা ক্ষুধার্ত মানুষ অসহায় মানুষটা যদি আপনি দেন বাবা একটি পিঁপেটা নিয়ে যাও ছেলে মেয়েকে দিও, তারা হয়তো চাইবে না লজ্জা, কিন্তু আপনি জানেন সে অভাবগ্রস্ত, আপনি তাকে পাঠিয়ে দিলেন হাদিয়া দিলেন, আমের সময় দুটো আম দিলেন, সে চাচ্ছে না। আপনার বাড়িতে কলা গাছ আছে আর বাবা আমার ছেলে মেয়ে কয়টা খাবে, এক কান্দি কলা তুমি 100টা নিয়ে যাও। এমনি করে যদি পরস্পরের প্রতি আমরা সহানুভূতি দেখাই তাহলে আল্লাহ রাসূল বলছেন তাকুন মুমানা, তুমি সবচাইতে শান্ত মানুষ হবে, নিরাপদ মানুষ হবে, তোমার চাইতে নিরাপদ মানুষ আর কেউ থাকবে না। ওয়াহেব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক, চার তুমি অন্যের জন্য সেটা ভালোবাসো যেটা নিজের জন্য তুমি ভালোবাসো। হাদিয়া দেওয়ার সময় টক আমটা দিবেন, মিষ্টি আমটা আপনি রাখবেন, আল্লাহ তো দেখছে কোনটা দিলেন, তাহলে কি হবে, নেকি পাবেন নাকি উল্টা হয়ে যাবে। যেটা আপনি ভালোবাসবেন সেটা দিবেন, কোনোদিন কোনো খারাপ জিনিস ত্রুটিপূর্ণ কোনো জিনিস মেহমানকেও দেবেন না, প্রতিবেশীকেও দেবেন না, অন্য কাউকে দেবেন না, কাকে খাক বিড়ালে খাক এই নিয়ত করে দিবেন, এরাও তো আল্লাহর বান্দা, বিড়াল আল্লাহ সৃষ্টি, কুকুর আল্লাহ সৃষ্টি, পাখি আল্লাহ সৃষ্টি, ওরাই খাক, কিন্তু এটা আমি মানুষকে দেবো না, কারণ মানুষ হল আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি, তাকে দেবো আমি সুন্দর জিনিসটা, কারণ মানুষকে আল্লাহ নিজের দুই হাতে সৃষ্টি করেছেন, হতে পারে সে হয়তো আজকে অভাবগ্রস্ত কিন্তু মানুষ তো বটে। অতএব আমি যেটাকে পছন্দ করি সেটা আমার ভাইয়ের জন্য পছন্দ যদি করতে পারি, তো আল্লাহ রাসূল বলছেন তাহলে তুমি দুনিয়াতে সবচাইতে উত্তম মানুষে পরিণত হবে। ওয়ালা তাকসির যাহাকা ফাইন্না যাহাকা ইউমিতুল কালবা ফাইন্না কাসরাতা যাহাকে তুমি ইতুল কালবা, খুব বেশি অট্টহাস্য করো না, কারণ বেশি বেশি হাসি মানুষের হৃদয়কে মেরে ফেলে দেয়। কিছু কিছু ছেলে তোমরা আছো তোমাদের হাসি শেষ নাই, কারণে অকারণে হাসছে, ও কোনো চিন্তাই নেই ভবিষ্যতে। কিছু ছেলে পেলে এরকম আছে খুব বেশি হাসে, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো, এটাই হলো কোরআনের নির্দেশ। যারা সতর্ক মানুষ, যারা হুঁশিয়ারি মানুষ, দূরদর্শিতাপূর্ণ মানুষ, যারা যারা জ্ঞানী মানুষ, তারা হয়তো হাসে না, হাসির মধ্যেও ভদ্রতা আছে। আল্লাহ রসুলকে হাসতেন না মনে করেন নাকি, তিনিও হাসতেন কিন্তু মুস্কি হাসি হাসতেন, তার হাসি কখনোই অট্টহাস্যে পরিণত হতো না। এই পাঁচটি বিষয় তিনি শিক্ষা দিলেন তার শিষ্য আবু হুরায়রাকে, আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, তুমি হারাম বিষয়গুলি থেকে নিজেকে বিরত রাখো তাহলে তুমি সবচেয়ে আবেদ ব্যক্তি হিসেবে পরিণত হবে। ওয়ারদে বিমা কাসাম আল্লাহ লাক তাকুন আগনান নাস, আল্লাহ পাক তোমার জন্য যতটুকু রুজি বাজেট করেছেন তাতে তুমি খুশি থাকো তাহলে তুমি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হবে। তিন ওয়াহসান ইলা জারিকা তাকুন মুমানান, তুমি তোমার প্রতিবেশীর উপরে খুশি থাকো, প্রতিবেশীকে খুশি করো, তাহলে তুমি সবচেয়ে নিরাপদ ব্যক্তিতে পরিণত হবে। ওয়াহেব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক, আর অন্যের জন্য ভালোবাসো সেটা যেটা তুমি নিজের জন্য ভালোবাসো। তাকুন মুসলামান, মুসলমান, তাহলে তুমি হবে সবচেয়ে অনুগত বান্দা আল্লাহ। ওয়ালা তাকসিরিজ যাহাকা, বেশি বেশি হেসো না, ফাইন্না কাসরাতা যাহাকে তুমি তুল কাল, কারণ বেশি হাস্য মানুষের অন্তরকে মেরে ফেলে দেয়। এই পাঁচটি গুণ যদি আমাদের মধ্যে আসে, এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো এইটা যে আমি যা কিছুই করব সেটা পরকালের স্বার্থেই করব। যে কাজ করলে আখেরাতে নেকি হবে সেই কাজটা করার চেষ্টা করুন, প্রতিযোগিতা করুন, আর যে কাজ করলে আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে, দুনিয়া একদিকে গেলেও আপনি সে কাজ করবেন না, এই প্রতিজ্ঞাবদ্ধ হন। আর আল্লাহর দাওয়াত আমাদের প্রতি, হে মানুষ দৌড়ে এসো তোমরা আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যা আসমান এবং জমিন পরিব্যাপ্ত, যা প্রস্তুত করা হয়েছে সিরফ আল্লাহ ভীরুপ বান্দাদের জন্য। আসুন আমরা সবাই আল্লাহকে ভয় করি এবং প্রতিটি নেকির কাজ আল্লাহর ওয়াস্তে করার চেষ্টা করি, যাবতীয় হারাম থেকে নিজেদেরকে বিরত রাখি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দিনদার বান্দা হওয়ার তৌফিক দান করো এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য, দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণের জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।